স্মৃতি পুরাণানাম মালয়ম করুণালয়ম নমামি ভগবৎপাদম শঙ্করম লোক শঙ্করম শ্রীহরিম পরমানন্দম উপদেষ্টারম ঈশ্বরম ব্যাপকম সর্বলোকানাম কারণম তম নমাম্যহম। ওম নমো নারায়ণায়। ভগবান শঙ্করাচার্যের দ্বারা প্রণীত অপরোক্ষ অনুভূতি, মানে প্রত্যেক জীব যা চায় সব সে চায় নিত্য নির্দিষয় আনন্দ। সেটা কি করে হওয়া সম্ভব বা সেটা আমরা কি করে প্রাপ্ত করতে পারি, তার উপায় শাস্ত্রতে যা বলা আছে তাকে সংক্ষিপ্ত রূপে ভগবান ভাষ্যকার এক জায়গায় করে আমাদের দেখিয়েছেন, সেটা হচ্ছে এই অপরোক্ষ অনুভূতি। এখানে ভগবান ভাষ্যকার প্রথমে যে কোন গ্রন্থকে লেখার জন্য ক্রম থেকে যদি আমরা দেখি, তাহলে প্রথমে যে এই গ্রন্থের অনুবন্ধ চতুষ্টয়, মানে এর বিষয় কি, এর অধিকারী কে, এর প্রয়োজন কি এবং গ্রন্থের সঙ্গে তার কি সম্বন্ধ, এটা দেখিয়েছেন। তারপরে অধিকারীর মধ্যে কি রকম যোগ্যতা থাকলে সে বেদান্তকে ঠিক ঠিক পারবে, বিবেক বৈরাগ্য সৎ সম্পত্তি মুমুক্ষুত্ব, তাই দেখিয়েছেন। দেখাবার পরে যখন আমাদের মধ্যে বর্ণ এবং এটা আসবে কি করে, বর্ণ এবং আশ্রম ধর্মকে যখন আমি নিষ্কাম ভাবে পালন করব, তখন ধীরে ধীরে অন্তঃকরণ শুদ্ধ বিবেক জাগে, সংসার থেকে বৈরাগ্য আসে এবং সংসার থেকে মুক্তি হওয়ার মুক্ত হওয়ার ইচ্ছা জাগে মনে, এবং তখন তাকে যে তার মনে চিন্তা জাগে, তখন যে এতদিন চিন্তা ছিল ওই বস্তুটা কি, এই বস্তুটা কি, এতে এটা লাভ হবে, ওটা ওটা ক্ষতি হবে, এটা চলে যাবে, এখন জীব কি, জগৎ কি, ঈশ্বর কি, ইন্দ্রিয় কি, এইসব চিন্তা মনের মধ্যে অতি ঘুরতে থাকে। তখন যদি সৌভাগ্যক্রমে পূর্ব জন্মের সুকৃতি থাকে, তখন কোনো মহাপুরুষের সঙ্গে সম্পর্ক হয় অথবা সে নিজেই গুরু খুঁজতে বেরিয়ে পড়ে এই প্রশ্নের উত্তর জানতে, তখন সেই গুরুর মুখ থেকে শাস্ত্র বাক্যকে শুনে তার ভেতরে যে মানে শঙ্কা ছিল সেগুলো ধীরে ধীরে সমাধান হতে থাকে, বুঝতে পারে যে কোথায় মানে ভুল হচ্ছে বা কোথায় আমি ভুল বুঝেছিলাম, সেগুলো জানতে পেরে তখন নিজের আত্মার অজ্ঞান কি, এই যে না জেনে, অজ্ঞান হচ্ছে না জানা, কি না জানা, জ্বর আর চেতন দুটো বিলকুল একদম বিপরীত বস্তু, তাকে মিলিয়ে ফেলে এটা হচ্ছে অজ্ঞান। আর জ্ঞান হচ্ছে যে বস্তুটা যেরকম তাকে সেইভাবে জানাই হচ্ছে জ্ঞান, এবং এই জ্ঞানের ফল কিছু নেই, জ্ঞানের ফল জ্ঞানী, কারণ কি আমি নিত্য মুক্ত, আমি অজ্ঞানের দ্বারা নিজেকে বন্ধনের মধ্যে মান্যতা দিয়েছি, তাই বন্ধন থেকে মুক্তি হওয়ার জন্য এই প্রয়াস করা। কিন্তু যখন আমি নিজের স্বরূপের জ্ঞান হবে, তখন মনে হবে আরে আমি তো এখানে আগেও ছিলাম, ভারান্তিতে নিজেকে ভাবছিলাম যে আমি বন্ধনের মধ্যে আছি, তাই এইভাবে ধীরে ধীরে ধীরে ধীরে যত নিজের স্বরূপের সম্বন্ধে স্পষ্টীকরণ আসতে থাকে, তখন মানুষ নিজের এই স্বরূপ আনন্দের মধ্যে থেকে নিত্যশয় নিত্য আনন্দ থাকে, কারণ স্বরূপ কখনের না শূন্য, তার মধ্যে কোনো পরিবর্তন হয় না, যেটা যেটা স্বরূপ, তোমার অগ্নির উষ্ণতা সবসময় থাকে যে কোনো জায়গায়, যেমন বরফের মধ্যে হলো আমি বেশি ঠান্ডা বলে সেখানে বুঝতে পারছি না, কিন্তু অগ্নি তো উষ্ণই উষ্ণই, যেমন যেটা জল সবসময় ফুলো হতে থাকে সেটা তার স্বভাব কিছু কখনো ছাড়বে না। তো সেই রকমই আত্মার যে স্বভাব, আত্মার যে স্বরূপ সচ্চিদানন্দ মাত্র সর্বদা বিদ্যমান থাকা, ইনি প্রকাশ স্বরূপ, সবাইকে প্রকাশিত করেন এবং ইনি থাকার জন্য সব আনন্দ আমরা অনুভব করতে পারি, তাই ইনি আনন্দ স্বরূপ, এইভাবে শাস্ত্রে বলা আছে। তাই যা কিছু আমরা এই যতদিন পর্যন্ত না এই ভিন্নতার বোধটাকে দৃঢ় হয়, ততদিন পর্যন্ত বারবার আত্মার স্বরূপের চিন্তন করতে হয়। এইভাবে জীব মানে শরীর থেকে আত্মা ভিন্ন, স্থূল শরীর সূক্ষ্ম থেকে আত্মা ভিন্ন, এটা প্রথমে দেখাবার পরে, কিন্তু ওখানে তো সত্যত্ব বুদ্ধি বসে আছে, তাই বারবার ঘুরে ঘুরে মন ওখানে যেতে চায়, এমনকি যে প্রজাপতি পদে বসতে যাচ্ছে হিরণ্যগর্ভ হবে এই কল্পে, আগের জন্মে অশ্বমেধ যজ্ঞ বা অশ্বমেধ উপাসনা করেছিল, তার মনে আবার আসলো ওই শরীরটার কথা, এবং আমি আবার ওরকম একটা যজ্ঞ করবো, এই আমাদের বাসনার কারণে এগুলো আবার তখন সে বিচার করে আমি তো একলা বা আমি তো করেছি আগে আবার কেন করব, এরকম ভাবে ধীরে ধীরে ধীরে ধীরে নিজের মধ্যেই বিচার বদলাতে থাকি এবং ধীরে ধীরে আমরা ঠিক নির্ণয়ে পৌঁছতে পারি। দীপক আছো কিনা? দীপক উত্তরকাশী? হ্যাঁ আছি আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তা এই যে আমাদের ভগবদ গীতার যে শ্লোক এসছে, ব্রহ্মার্পণম ব্রহ্মাবির ব্রহ্মার্ণ ব্রহ্মনাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধি, এদিকে আপনি বলছেন জগৎ মিথ্যা, এদিকে তো ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে তুমি তো যোগ্য করার জন্য যেটা অর্পণ, অর্পণ মানে হাতা, যেটা দিয়ে আমি আহুতি দিই, ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি, যেই আহুতি দ্রব্য সেটাও ব্রহ্ম, ব্রহ্মাগ্ন যে আগুনে আহুতি দিচ্ছে সেটাও ব্রহ্ম, আর যিনি আহুতি দিচ্ছেন সেটাও ব্রহ্ম, আর এর ফলে কি হবে, ব্রহ্মৈব তেন গন্তব্য। এরকম যদি আমি যজ্ঞ করতে পারি তাহলে সেই সাধক বা সেই মুমুক্ষু সাধক যজ্ঞ করনে বলা সে ব্রহ্মকে প্রাপ্ত প্রাপ্ত ব্রহ্মদেব ব্রহ্মকর্ম সমাধি না, কারণ কি মনের মধ্যে এই ভাবকে সমাধান করে নিয়েছে যে সবকিছুই ব্রহ্মরূপ, ব্রহ্ম কর্ম সমাধি না। এই যে ব্যাপার কি যে ওখানে যে শব্দগুলো বলা আছে তার আগে তোমাকে একটুখানি দেখতে হবে ভগবান শ্রীকৃষ্ণ কি বলে এসছেন, কি কিম কর্ম কিম অকর্ম ইতি কবায় অপি অত্র মোহিতা তত্ত্বে কর্ম প্রবক্ষামি যজ জ্ঞাত্বা মুক্ষসে সুভাত। এটাকে খুব ভালো করে খেয়াল, এটাকে অনেকে আর কি গীতারে ব্যাখ্যা করতে গিয়ে না একটা শ্লোক তুলে সেটার ব্যাখ্যা করে দেয়, কিন্তু তার আগে পিছিয়ে ভগবান কি বলেছেন সেইটার সঙ্গে এটার তালমেল আছে কিনা সেটা বিচার করে দেখে না। তখন ভগবান বলছেন আমি তোমাকে এবার সেই কর্মের কথা বলবো যেই কর্মটাকে বল জানলেই তুমি কর্মের বন্ধন থেকে মানে অশুভ থেকে মুক্ত হয়ে যাবে সেই জ্ঞান থেকে। এইবার এখানে যেমন আমরা বলি তুমি ওটা সর্প দেখছো, হ্যাঁ ওটা সাপ নয়, ওটা দড়ি, সাপটাই দড়ি, কারণ তুমি এখন দড়িটাকে ঠিক করে দেখনি। যেমন ওই চাঁদে যেটা দেখতে পাচ্ছ, রজত দেখটা দেখতে পাচ্ছ, ওটা একটা কাঁচের টুকরো। এই ব্রহ্মার্পণম ব্রহ্মাবি এটা জ্ঞান অধ্যায় এসছে, এই চতুর্থ অধ্যায় এসছে, এর নাম কি জ্ঞান যোগ। এখানে ভগবান শুদ্ধ জ্ঞানের কথা বলেছেন, এখানে যে ব্রহ্মার্পণম মানে এটা উপাসনাও নয় চিন্তাও নয়, যাকে তুমি অর্পণ মনে করছো সেটা ব্রহ্ম ছাড়া কিছু নয়, সেটা ব্রহ্মই হচ্ছে। অর্পণ মানে যে হাতা দিয়ে আমরা আহুতি দিচ্ছি আর কি, যেটাকে তুমি অর্পণ বলে মনে করছো সেটা ব্রহ্ম ছাড়া কিছু নয়, সেটাও ব্রহ্ম, যেটাকে তুমি আহুতি দিচ্ছ সেটাও ব্রহ্ম, তোমার কাছে তুমি ওটাকে দ্রব্য রূপে দেখছো বলে তোমার মনে হচ্ছে কোনো কর্ম সমাপ্ত মানে কর্ম করছো, মানে তোমার এখনো জ্ঞান হয়নি বলে আমাদের মনে হচ্ছে যে এটা সব ভিন্নতা, কিন্তু জ্ঞানের পরিস্থিতি দেখাচ্ছে যে যা কিছু সে দেখতে পায় সবকিছুর মধ্যে ব্রহ্মই দেখে। এই যে সর্বম খালু ইদম ব্রহ্ম, আমরা কর্ম করার জন্য যত রকমের উপকরণ দিয়ে কর্ম করি, সে শুধু খাওয়া দাওয়া না, যত কিছু উপাদান, যে আত্মার মধ্যে বললাম যে ভুক পেয়াস খাওয়া দাওয়াটা তো প্রাণের ধর্ম, আত্মা থাকার জন্য শুদ্ধ চেতন থাকার জন্য প্রাণ ভুক ক্ষুধা পিপাসাকে অনুভব করতে পারে এবং ক্ষুধা পিপাসা মেটাবার জন্য প্রয়াস করে এবং সে প্রয়াস করে সে ক্ষুধা পিপাসাকে মেটায়, কিন্তু এই ক্রিয়াগুলো কোথায় হচ্ছে, এই ক্রিয়াগুলো একটাও আত্মাতে নেই। আত্মা থাকার জন্য এই ক্রিয়াগুলো হওয়া সম্ভব, কিন্তু এই ক্রিয়াগুলোর সঙ্গে আত্মার কোনো সম্বন্ধ নেই। এইটাকে বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ওখানে, কারণ আগেই বলেছে দেখো যজ জ্ঞাত্বা মুক্ষসে সুভাত, এটা তুমি ঠিক যদি বুঝতে পারো জানতে পারো তাহলেই তুমি সমস্ত অশুভ থেকে মুক্ত হয়ে যাবে, এই হচ্ছে জানা। এটা যে কি জানা, যে কর্ম অকর্ম এগুলো আগে বলে এসছেন, তার মধ্যে একটা পার্ট আছে যে যা কিছু তুমি দেখছো মানে যা দিয়ে করছো যিনি করছো যাতে করছো মানে কর্তা কর্ম অধিকরণ সম্প্রদান অপাদান এসবের ভিন্নতা বাস্তবিক নেই, এটা আমি মনে মনে কল্পনা করে নিয়েছি, সবকিছু একমাত্র ব্রহ্ম একমাত্র শুদ্ধ আত্মাই হচ্ছে, আত্মা ভিন্ন কিছু নেই, এটা হচ্ছে জ্ঞানের স্টেটমেন্ট, মানে যেটাকে আমি শ্রুতি এটাই আমাদেরকে মানে এরকম ভাবে এই জন্য প্রয়োগ করা হয়েছে যে ভ্রান্তিতে আমি যেটা দেখছি সেটা যে মানে সত্য বস্তু নয় সেটা বোঝাবার জন্য যেটাকে তুমি সাপ রূপে ভাবছো সেটা সাপ নয় ওটা দড়িই হচ্ছে, এইটাকে বোঝাবার জন্য ব্রহ্মার্পণ, কারণ কর্মকাণ্ডীদের তো কর্মের প্রতি বিশেষ আসক্তি থাকে, তো তা জ্ঞান দ্বারা সেই কর্মের আসক্তি যেতে পারে। ওই জন্য বলছেন এই যেগুলোকে তুমি ভিন্ন ভিন্ন ভাবছো যে হাতা ঘি আগুন আহুতি, যিনি আহুতি দিচ্ছেন, এগুলো তুমি সব আলাদা আলাদা দেখছো, ক্রিয়া কারক ফলভেদ, এই যে ভিন্নতা বুদ্ধি, কিন্তু এই সব দুজনও ভিন্ন ভিন্ন জিনিসগুলোকে দেখিয়েছে, আর তার সঙ্গে একত্ব কোথায়? ওই ব্রহ্ম দৃষ্টিতে একত্ব। মানে কি, ভিন্নতা হচ্ছে অজ্ঞান দৃষ্টি, আর একত্ব হচ্ছে জ্ঞান দৃষ্টি। তাই জন্য ভগবান ওই জন্য বলে যত জ্ঞাত্ব, এই যেটা জানলে বুঝলে তুমি সমস্ত অজ্ঞান থেকে বা সমস্ত অশুভ থেকে মুক্ত হতে পারবে। যে যা কিছু দিয়ে ক্রিয়া করছি বা যেখানে আমি ক্রিয়া দেখছি, ওই ক্রিয়াগুলো কেবল উপাধিতে আছে কিন্তু আত্মার মধ্যে নেই। কিন্তু আত্মা না থাকলে উপাধি ক্রিয়া করতে পারবে না। এই জন্য শাস্ত্র যেটা বলেছে, আমাদের বৃহদারণ্যক উপনিষদে যেটা বলেছে বা ছান্দোগ্য, সর্বং খলু ইদম ব্রহ্ম, এইটাকে বোঝাবার জন্য সর্ব কি করে ব্রহ্ম, তার যে কোনো কর্মের মধ্যে দেখে নাও তুমি, যা কিছু তুমি কর্ম করছো ওটা, কাল প্রথমবারই প্রতির আগেও বলেছিলাম, সব বস্তুর মধ্যেই নাম রূপ অর্থ ক্রিয়াকারিতা আর সচ্চিদ আনন্দ থাকে। আমি নাম রূপ অর্থ ক্রিয়াকারিতার মধ্যে মনটা আটকে থাকার জন্য সচ্চিদ আনন্দকে বুঝে উঠতে পারি না। এখন কি করতে হবে? সচ্চিদ আনন্দকে দিয়ে নাম রূপকে ঢেকে দাও, তাহলে দেখবে সব তুমি শুদ্ধ সবকিছু। তখন ব্রহ্ম, তখন কি হবে? ব্রহ্মই বা ব্রহ্মের সঙ্গে তুমি এক হয়ে যাবে। এই জ্ঞান থেকেই মুক্তি। কি জ্ঞান থেকে? ব্যাস, যা কিছু সংসারে দেখা যাচ্ছে এক শুদ্ধ অধিষ্ঠান তত্ত্বই সেখানে বিদ্যমান। এছাড়া যা কিছু নাম, মানে নাম রূপ দেখা যাচ্ছে, সেটার মধ্যে কোনো পারমার্থিক সত্যতা নেই। কিন্তু ওই নাম রূপ আর ক্রিয়া থাকলে তাহলে আমরা ওই ব্রহ্মের অস্তিত্বকে বুঝতে পারবো। শুদ্ধ অস্তিত্বকে এমনি বোঝা যাবে না, এমনি বলি ওর মধ্যে দিয়ে একবার বুঝে নিলে তারপর তুমি উপাধি ছেড়ে দাও, তুমি তোমার শুদ্ধ ভাবে থাকতে পারবে। কিন্তু সেজন্য এই উপাধির আবশ্যকতা হচ্ছে এই যে এর মাধ্যমে যে ব্রহ্মের অস্তিত্ব, কারণ উপাধি তো জড়, তার তো কোনো কিছু করার ক্ষমতা নেই। সে চেতনের অস্তিত্বতে সত্তান্বিত হয়ে তার মধ্যে ক্রিয়া দেখতে পাই আমরা জড়ের মধ্যে। তাই জড়ের মধ্যে যখন ক্রিয়া দেখতে পাচ্ছি, সেই ক্রিয়ার থেকে আমরা বুঝতে পারি সেখানে একটা চেতন তত্ত্ব আছে। কিন্তু যে ক্রিয়াগুলো দেখতে পাই বা যে ক্রিয়াগুলো হয় ওগুলো ব্যবহারিক অর্থে মাত্র, ওর মধ্যে কোনো পারমার্থিকতা নেই, এই ব্যবহারিক ক্রিয়ার মাধ্যমে যখন নিষ্কাম ভাবে করতে পারি, অন্তঃকরণ শুদ্ধ হলে তখনই ওই ব্যবহারের মধ্যে পারমার্থিক কোনটা ব্যবহার কোনটা আমরা বুঝতে পারি। যেমন দেখো, আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখে দেখে ছোটবেলা থেকে বাচ্চা স্বপ্ন দেখলে উঠে কাঁদে, মা আমাকে এটা দেখেছো, তুমি আমাকে এটা দাও। ধীরে ধীরে বড় হতে থাকে, তখন বুঝতে পারে স্বপ্ন তো মিথ্যাই বস্তু, স্বপ্নের মধ্যে কোনো পারমার্থিক সত্যত্ব নেই, স্বপ্নের সারা বস্তু মিথ্যা, যা কিছু স্বপ্নে দেখেছে সমস্ত বস্তু মিথ্যা। কিন্তু স্বপ্ন দ্রষ্টা মিথ্যা নয়, যিনি স্বপ্ন দেখেছেন তিনি মিথ্যা নন। আমি কাল রাতে স্বপ্ন দেখেছি, সেই যে স্বপ্ন দেখেছি সমস্ত বস্তুগুলো মিথ্যা, কিন্তু আমি যিনি স্বপ্ন দেখেছি আমি কিন্তু মিথ্যা নয়, আমার অস্তিত্ব সত্য। আমি মানে এখানে শরীর নয়, আমি মানে হচ্ছে এখানে শুদ্ধ চেতন তত্ত্ব। সেই চেতন তত্ত্বের অস্তিত্ব কিন্তু সর্বদাই সত্য, তিনি সর্বদাই বিদ্যমান। এই জন্য এই ব্রহ্মার্পণম ব্রহ্মভাবি এই শ্লোকের অর্থ হচ্ছে, যেগুলোকে তুমি অর্পণ অথবা বিহবী, মানে আহতি দ্রব্য অথবা আগুন বা আলাদা আলাদা দেখছো না, এসবই ব্রহ্মেরই অভিব্যক্তি। এখন তাহলে বলবে যে ব্রহ্ম সত্য, আর এগুলো তাহলে মিথ্যা কি করে হবে? যদি ব্রহ্মের অভিব্যক্তি হয় বেদান্ত সিদ্ধান্ত অনুসারে, এগুলোর পারমার্থিক অস্তিত্ব নেই, কারণ ব্রহ্মকরণ পরিণত হতে পারে না ব্রহ্মের, কারণ ব্রহ্ম শুদ্ধ বস্তু, অবিকারী বস্তু, অবিকারী বস্তুর মধ্যে বিকার বা পরিণাম কি করে হবে? তাহলে তো ব্রহ্ম অনিত্য হয়ে যাবে, তাহলে ব্রহ্মের স্থিরতা নিত্যতা থাকবেই না, একরূপতা থাকবেই না। ব্রহ্মই যদি পরিণামী হবে তাহলে ব্রহ্মের একরূপতা থাকবে কি করে? যেমন মাটি ঘড়াতে পরিণত হয়েছে, মাটি ঘড়াতে পরিণত হয়েছে, তার জন্য মাটির একরূপতা নেই, মাটিটাও নাশ হয়ে যায়। কিন্তু এরকম ব্রহ্ম যদি এরকম পরিণামী উপাদান, পরিণামী উপাদান কারণ হতো, তাহলে ব্রহ্ম বিকারী হতো, তিনি অনিত্য হতেন, তাহলে তার এক রূপতা সর্বদা কখনো থাকতে পারতো না। সেই জন্য এখানে যে আমাদের কালকে বলেছিলাম গীতার নবম অধ্যায় চতুর্থ আর পঞ্চম শ্লোককে দেখবো, ওটাকে খেয়াল রাখবে। আর এইখান থেকে যে যত জ্ঞানটা, যেটা জানলে বুঝলে তবে তুমি সংসারের বন্ধন থেকে অশুভ থেকে মুক্ত পাবে। এখানে কিছু করার নেই, এখানে এইটুকুই বোঝা যে যা কিছুকে আমরা নাম রূপ অর্থ ক্রিয়াকারিতা যা কিছু দেখতে পাচ্ছি, এই স্বপ্নের মধ্যে ব্রহ্মই সত্য, ব্রহ্ম থাকার জন্য এগুলো দেখতে পাচ্ছি। বাস্তবিক এক ব্রহ্ম বোধ হলে তখন আর নাম রূপ অর্থ ক্রিয়াকারিতা থাকে না। যিনি যার আত্মজ্ঞান হয়ে গেছে, যিনি নিজেকে অসঙ্গ ব্যাপক পূর্ণ বুঝে নিয়েছে, তার আর যজ্ঞ করার কোনো, এমনকি নিত্যকর্ম করার জন্য কোনো ইচ্ছা থাকে না। কারণ কি, যেই কারণে আমি নিত্যকর্ম করছিলাম, যে আমার অন্তঃকরণ শুদ্ধ হয়ে আমি আত্মজ্ঞান প্রাপ্ত করব, যাতে আমি নির্দোষে আনন্দে, এখন সেই স্থিতিতে পৌঁছে আবার নিত্যকর্ম করার বা যাগ যজ্ঞাদি কর্ম করার কোন ইচ্ছে থরি জাগবে মনের মধ্যে? নদী নৌকার দ্বারা নদী পার হয়ে এসে নৌকাটাকে কেউ কাঁধে করে থরি নিয়ে যাবে? ওটা ওখানেই ছেড়ে দেবে এরকম। এই জন্য এখানে যজ্ঞ করাটা অভিপ্রায় নয়, ব্যবহারিক জগতে আমরা যেই যে জিনিসগুলো দিয়ে ব্যবহার করি এগুলো সব ব্রহ্মেরই রূপ হচ্ছে। যেটাকে তুমি সর্প ভাবছো ওটা সর্প নয়, ওটা রজ্জুই হচ্ছে। যেটাকে তুমি জলধারা ভাবছো ওটা জলধারা নয়, ওটা ওই দড়ি হচ্ছে। এইরকম ভাবে এই শ্লোকের অর্থ ব্রহ্মার পরম ব্রহ্ম। তাহলে আমরা এই অবধি পড়ে নিয়েছিলাম যে যা কিছু আমরা দেখ, আকাশের যেমন নীলিমা যথে ব্যোমনে নীলাত্তম যথা নীর মরুস্থল পুরুষত্তম যথা স্থান তদ্বদ বিশ্বচিদাত্মনি। যেমন আকাশের নীলিমা বা আকাশের কাটাহকার, অথবা মরুভূমিতে যেমন জল, অথবা যেমন কাটা গাছের টুকরোতে আমরা চোর বলে ভ্রান্তি করি, ঠিক সেই রকমই তদ্বদ বিশ্বম জগতে যা কিছু দেখা যাচ্ছে চিদাত্মনি শুদ্ধ চেতন আত্মার মধ্যে এগুলো প্রতিভাত হয় মাত্র, প্রতিভাত মাত্র, এর মধ্যে কোনো পারমার্থিক সত্যত্ব নেই। বারবার বিচার করতে যেমন আগে বলে এসছেন যে যথা মৃতি ঘট নাম কনাকে, যেমন কিনা মৃত্তিকাকেই তুমি ঘরা নামে বলছো, যেমন সোনাকেই তুমি অলঙ্কার নামে বলছো, যেমন শুক্তিকাকেই তুমি রজত শব্দের দ্বারা বলছো, সেরকম ব্রহ্মকেই তুমি অর্পণ হবি আগুন আহুতি যোগ্য কর্তা বলে ব্রহ্মকেই বলছো, কারণ ওখানে ব্রহ্মই বিদ্যমান আছে। উপরেরটা ব্যবহারিক দৃষ্টি মাত্রকারী, আর পারমার্থিক দৃষ্টি হচ্ছে এগুলো ওখানে নেই। যে এই মুহূর্তে তুমি নিজের স্বরূপের জ্ঞান, ব্যাপকতার জ্ঞান, অসঙ্গতার জ্ঞান হবে, তখন আর ওই অর্পণ হবে কিছু দেখা যাবে না। তো কালকে বলেছিলাম যে তাহলে জ্ঞানী শরীর দিয়ে ক্রিয়া কি করে হয়, সে তো আমাদের মতনই ব্যবহারকে বা ভেদকে রক্ষা করে ক্রিয়া করেন। তার কারণ কি, তিনি জানেন যে শুদ্ধ চেতন রূপে আমি থাকার জন্য শরীর তার প্রারব্ধ অনুযায়ী ক্রিয়া করছে, ভিক্ষা করতে যাওয়া বা অন্য নিত্য ক্রিয়া করা, সেগুলো আমার সঙ্গে এর কোনো সম্বন্ধ নেই। সে দৃঢ়তার মধ্যে সে নিশ্চয় হয়ে গেছে, কারণ কি, শরীরের একটা প্রারব্ধ আছে, ওই প্রারব্ধের অন্তঃপাতি হয়েই ঈশ্বরের কৃপায় তিনি অনুভব করতে পেরেছেন যে এর মধ্যে পারমার্থিক সত্যত্ব নেই, কিন্তু শরীরটার কিছু প্রারব্ধ দিয়ে ঈশ্বর পাঠিয়েছেন, তাই ওই প্রারব্ধটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত শরীরটা তার মতন ব্যবহার করবে, এবং আমার আমার বিদ্যমানতাতেই শরীরটা ব্যবহার করবে, কিন্তু শরীরের ব্যবহার ক্রিয়া বা তার ফলের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। কেন, আমি করছি না, আমার মধ্যে কোনো ক্রিয়া নেই, তাই আমার মধ্যে ফলের সঙ্গে সম্বন্ধ নেই। ক্রিয়া শরীরে আছে, তার থেকে ভালো মন্দ মন অনুভব করে, সুখ দুঃখ নয়, আত্মার মধ্যে কিছু নেই। এইভাবে বারবার বিচার করতে করতে মানে তার নিশ্চয় হয়ে যায়, হ্যাঁ এটাই আমার পারমার্থিক স্বরূপ। কারণ ভগবানের ওইখান থেকে শুরু করতে হবে বোঝার জন্য, যে ব্রহ্মার পরম কি জন্য বলতে চাইছেন ভগবান, যেটাকে তুমি অর্পণ বলে ভাবছো সেটা অর্পণ নয়, সেটা ব্রহ্ম। প্রশ্ন হবে এর মানে, যাকে তুমি সাপ বলে ভাবছো সেটা সাপ নয়, সেটা রজ্জু। আর তুমি যদি বলবে যে না ব্রহ্ম তো সত্য, তাহলে এটাও সত্য, কিন্তু এই যদি ব্রহ্ম সত্য হবে তা এটাও সেরকম সত্য হবে, তাহলে ব্রহ্ম পরিণামী হবে, তাহলে বিকারী হবে, অনিত্য হবে, তাহলে সেই নিত্য আনন্দ আমরা কখনো খুঁজে পাবো না, কখনো খুঁজে পাবো না। এই জন্য এখানে এর অর্থ যদি আমরা এই মানে যেটাকে তুমি সর্প ভাবছো সেটা সর্প নয় রজ্জু, যেটাকে তুমি অর্পণ ভাবছো সেটা অর্পণ নয় সেটাই সেটাও ব্রহ্ম। এবং মানে শ্রুতির যে বাক্য আছে সর্বম খালি এতম ব্রহ্ম, এটা তার একটা বিস্তৃত ছোট একটা বিস্তৃত রূপ আর কি, ছোট বিস্তৃত রূপ। আজকে আমরা এখান থেকে শুরু করব। যথৈব শূন্যে বেতাল গন্ধর্বাণাম পুরম যথা, যথৈব শূন্যে বেতাল গন্ধর্বাণাম পুরম যথা, যথাকাশে দ্বিচন্দ্রত্বম তদ্বৎ সত্যে জগত স্থিত, তদ্বৎ সত্যে জগত স্থিত, যথৈব শূন্যে বেতাল গন্ধর্বাণাম পুরম যথা, যথাকাশে দ্বিচন্দ্রত্বম তদ্বৎ সত্যে জগত স্থিত, যথৈব শূন্যে বেতাল গন্ধর্বাণাম পুরম যথা, যথাকাশে দ্বিচন্দ্রত্বম তদ্বৎ সত্যে জগৎ স্থিত। যেমন কি না শূন্যে, মানে লোকে বলে এই গাছে ভূত আছে বা ব্রহ্মদত্তি আছে, কিন্তু কেউ দেখেনি, কাউকে বলে দেখো দেখাতে পারবে না, এটা একটা কল্পনা। যেরকম শূন্যে কিছু নেই, অত সেখানে বেতাল, বেতাল মানে ভূত পেতে কিছু একটা বেশিরকম কল্পনা করে নেওয়া, সেই রকমই গন্ধর্ব। অথবা আকাশে মেঘের একটা, এই যে মেঘদূত পড়লে দেখা যাবে যে আকাশে যেন একটা মেঘেদের একটা নগর আছে, সেখানে লোক ব্যবহার করছে, যে একজন তার প্রিয়ার কাছে, প্রিয় ব্যক্তির কাছে তার খবর পাঠাচ্ছে মেঘের মাধ্যমে। তার মানে এগুলো ওখানে কোনো নগর নেই, কিন্তু আমরা মেঘগুলোকে দেখে এরকম কল্পনা করি। এই যে একদম অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলো এখানে বলেছে, যেমন শূন্যে আমরা বেতালের কল্পনা করি, আকাশ আমরা গন্ধর্ব নগরের কল্পনা করি, গন্ধর্ব নাম পুরম গন্ধর্ব কল্পনে। যথা আকাশ অনেক সময় দুটো চন্দ্র দেখা যায়, চোখের কোন ডিফেক্ট হলো, চন্দ্র একটাই আছে কিন্তু চোখের মধ্যে একটুখানি আঙ্গুল ঢুকিয়ে দেখুন কতগুলো চন্দ্র দেখা যাবে উপর থেকে আঙ্গুল, ওটা ভ্রান্ত দর্শন, ওটা যথার্থ দর্শন নয়, চন্দ্র একটাই। ঠিক সেই রকম তদ্বৎ সত্যে মাত্র সত্রূপী পরমাত্মাতে জগৎ বিদ্যমান, সত্রূপী পরমাত্মাতে জগৎ বিদ্যমান। যেমন শূন্যে বেতাল, বেতাল মানে ভূত প্রেত শূন্য, যেখানে কিছু নেই অথচ আমরা সেখানে ভূত প্রেত পিতাছে কল্পনা করি, ভয়ে ভয়ে কল্পনা করি আর কি। সেরকম আকাশে মেঘ দেখে সেখানে গন্ধর্ব নগরের কল্পনা হয়, মানে কোনো লোক যেন ব্যবহার করছে, সেখানে তারা বেচা কেনা করছে, দোকানপাটের কল্পনা করে বসে বসে দেখতে থাকে। আর যেমন অথবা আকাশে যেমন একটা, এটা তো লোক অনুভব করতে পারে যাদের এই মানে চোখের কোনো একটা বিমারি, যাতে একটা জিনিসকে দুটো করে দেখতে থাকে, মানে বেশি দেখতে থাকে আর। এটা বোঝাবার জন্য আমি বললাম ওই যে চোখের উপরে একটু আঙ্গুল দিলে যেমন আমরা দুটো তিনটে গোল গোল সামনে দেখতে পাই, বা ওই চন্দ্রমা বা সামনের বস্তু থেকে দুটো তিনটে একটু সরে দেখতে পাই, সেই রকমই তদ্বৎ সত্যে সেই রকমই সত্য স্বরূপ পরমাত্মা জগৎ। হ্যাঁ, এখানে তিনটে অধিষ্ঠানই কিন্তু মানে সত্য নয়, মানে যেমন শূন্যে, তারপর গন্ধর্বনমপুরমে, শূন্যতেই যেমন বেতাল গন্ধর্বে নগর, অথবা আকাশ তো ঠিক আছে একটা কিছু আছে যেখানে মানে দুটো চাঁদ দেখা যায়, সেই রকমই সত্যরূপী পরমাত্মাতে জগৎ স্মৃতি মানে মিথ্যা জগৎকে দেখতে পাওয়া যায়, সত্য হচ্ছে। আর সত্যের উপরে দেখা যায় বলে এটা যেহেতু বিবর্তবাদ, কালকে আমি বলেছিলাম যেমন হচ্ছে কি এখানে যে একটাই প্রকাশ, পূর্ণ প্রকাশ, সে জ্ঞানীর দৃষ্টিতে কি হয় পূর্ণ প্রকাশের মধ্যে সামনেও আত্মা ভেতরেও আত্মার প্রকাশ, কিন্তু নিজের মন যত সংস্কার নিয়ে বসে আছে সেই সংস্কার গুলোকে ভেতরের আত্ম প্রকাশে বাইরের আত্মার পর্দায় আমরা দেখতে থাকি। কিন্তু সেখানে এই এই ভেদ বুদ্ধি যতক্ষণ মানে এই ডিসক্রিমিনেশনটা যতদিন না ক্লিয়ার থাকে ততদিন ওই পর্দাকে দেখা সত্ত্বেও ওই নামরূপ ক্রিয়া যে সিনেমাটা যেটা হচ্ছে ওর মধ্যে সত্যত্ব বুদ্ধ হয়ে আমরা সুখ দুঃখ অনুভব করতে থাকি। জ্ঞানী ওই রকমই, তিনিও দেখছেন কিন্তু তার পর্দার প্রতি দৃষ্টি আছে, পর্দা সর্বদাই সাদা, আমি নিজের প্রকাশে নিজের সাদা পর্দায় আমি মনের ক্রিয়াগুলোকে দেখছি, মানে শরীর সেই জন্য কিছু ক্রিয়া করছে কিন্তু এর সাথে আমার পর্দার উপরে কত কিছু সিনেমার মধ্যে বৃষ্টি আগুন কিছু লেগে যায়, মারপিট খুন খারাপি কত, পর্দা কিন্তু সাদাই থাকে, পর্দার সঙ্গে কোনো তার সম্বন্ধ নেই, কিন্তু পর্দা না থাকলে তাকে দেখা যাবে না, আলো না থাকলে তাকে প্রজেক্ট করা যাবে না, কিন্তু আলোর সঙ্গে বা পর্দার সঙ্গে সেই রিলে বা রিলের মধ্যে যা কিছু ঘটনা হচ্ছে কোনো সম্বন্ধ নেই সকল সম্বন্ধে। ঠিক সেই রকম শুদ্ধ চেতন আত্মা বিদ্যমান সত্যে জগৎ তদ্বৎ সত্যে, ওটা সত্য, ও সাদা পর্দাটাই সত্য, কিন্তু তার উপরে ওই নাম রূপ অর্থ ক্রিয়াকারিতা লীলা নিরন্তর চলতে থাকে, আমরা ওই নাম রূপ আর অর্থ ক্রিয়াকারিতা লীলাকে দেখে ভ্রান্তিতে ওটাকে সত্য মনে করি, দেখছি পর্দাকেই কিন্তু পর্দাকে ভুলে গিয়ে তার উপরে পাত্র পাত্রীর লীলাকে খেলাকে দেখতে থাকি, এটার থেকে আমাদের বন্ধন হয় আর কি। সেরকম আগে আরো বলছেন, যথা তরঙ্গ কল্লোলৈর জলম এব স্ফুরত্যলম পাত্র রূপেণ তাম্রমে ব্রহ্মাণ্ডোগে তথাত্মতা, যথা তরঙ্গ কল্লোলৈর জলম এব স্ফুরত্যলম পাত্র রূপেণ তাম্রমে ব্রহ্মাণ্ডোগৈর ব্রহ্মাণ্ডোগৈস্তথাত্মতা, যথা তরঙ্গ কল্লোলৈর জলম এব স্ফুরত্যলম পাত্ররূপেণ তাম্রম হি ব্রহ্মাণ্ডৌঘৈস্তথাত্মতা। ব্রহ্মাণ্ডের ঔঘ মানে ঢেউ রূপ, সেগুলোর মধ্যেই মানে যত কিছু ইয়ে চলছে ব্রহ্মাণ্ড রূপে যা কিছু দেখা যাচ্ছে সে আত্মার প্রকাশেই প্রকাশিত হয়। যেমন বলছে এখানে, যেমন জলের উপরে আমরা ফ্যান, বিচি, তরঙ্গ, বুদবুদ, লহর, যা ঢেউ যা কিছু দেখতে পাই সেগুলো সব জলেরই রূপ। জলগুলোকে জল ছেড়ে দিলে ওগুলো কখনো দেখাই যাবে না। তরঙ্গ কল্লোলহির মানে ছোট বড় ঢেউ, ফ্যান, বিচি, তরঙ্গ, ঢেউ, লহর, যা কিছু ছোট বড় যা কিছু দেখতে পাওয়া যায় সেটা জলেরই রূপ। জলম এব স্ফুরতি অলম, জলই পূর্ণ রূপে সেখানে দেখতে পাওয়া যায়, নিশ্চিত রূপে। জল ছাড়া ওখানে আর কিছুই নেই, কিন্তু জলই ভিন্ন ভিন্ন নাম রূপে দেখতে পাওয়া যায়। যেমন কোন একটা যে উপাদান কারণ দিয়ে কোন বস্তুটা তৈরি হয়েছে, যখন সেই বস্তুটাকে দেখি আমরা সেই উপাদান কারণকেই দেখি। যেমন কালকে বলেছিলাম ঘটের দ্বারা তৈরি মাটির দ্বারা তৈরি ঘটকে যখন আমরা দেখি তখন মাটিকেই দেখি, সোনার দ্বারা তৈরি যখন অলংকারকে দেখি তখন সোনাকেই দেখি। কিন্তু মন ওই ঘটের অর্থক্রিয়াকারিতা বা মন এই অলংকারের উপযোগিতাটাকেই মনটাকে ধরে নেওয়ার জন্য কি করে, ওটাকেই সত্য মনে করে নেয়। আমি দেখছি কিন্তু সোনাকে, কিন্তু অলংকারকে, অথবা দেখছি কিন্তু মাটি, কিন্তু ঘটাকে সত্য বলে মনে করে। সেরকম পাত্ররূপে না তাম্রমহি, যেমন তামার পাত্র আমি তামাকেই দেখছি কিন্তু আমার মন কিন্তু পাত্রের মধ্যে লেগে আছে। সেই রকম ভাবে যা কিছু সংসারকে দেখা যায় ওই সাদা পর্দাকেই দেখছি কিন্তু অনেক নাম রূপে দেখছি, তাকিয়ে আছে সাদা পর্দার দিকে কিন্তু তার উপরে মন যেটা প্রজেক্ট করে দিয়েছে সেটাকে দেখতে পাচ্ছি। এই যে ব্রহ্মাণ্ড মানে ব্রহ্মাণ্ড রূপে জগতে মানে হিরণ্য গর্ভ থেকে নিয়ে ব্রহ্মরূপী অন্ড হিরণ্য গর্ভ থেকে নিয়ে ছোট চিঠি পর্যন্ত যা কিছু আমরা দেখতে পাচ্ছি ওই ব্রহ্মাকেই, ওই ঈশ্বরকেই আমি ওই রূপে দেখছি। ঈশ্বর ভিন্ন ওখানে কিছু নেই, ভগবানই ওই রূপে দেখছে। খালি যতক্ষণ পর্যন্ত জানতে পারছি না, বুঝতে পারছি না, ততক্ষণ মনে হচ্ছে যে ব্যাস ওই নাম রূপই দেখছি। যে মুহূর্তে সত্যকে বুঝে যাবে তখন বুঝতে পারবে ভগবান ছাড়াই কিছু নেই সংসারে, ভগবানকে ছাড়া কিছু দেখাই যায় না, আর দেখার জিনিসও নেই কিছু, ব্যবহার ব্যবহারের জায়গায় আছে। এই জন্য বলছেন ওই যে ব্রহ্মার পরম সবকিছুতে তখন ব্রহ্মই দৃষ্টি হবে। ব্রহ্মাণ্ড মানে ব্রহ্মাণ্ড রূপে তথা আত্মতা, মানে এই আত্মাই সবকিছু দেখা যাচ্ছে, যা কিছু জগতে সৃষ্টি হচ্ছে সব ব্রহ্ম বা আত্মা। এর থেকে ভিন্ন কিছু, এর থেকে ভিন্ন করে কোনো বস্তুকে দেখাই যেতে পারবে না। যেমন জল থেকে ভিন্ন করে ফেনা, বিচি, তরঙ্গ, বুদবুদ কিছু দেখা যাবে না। যেমন উপাদান কারণ থেকে ভিন্ন করে সেই উপাদান কারণের দ্বারা তৈরি যা কিছু আকার, সেই আকারকে কখনো উপাদান কারণ ছাড়া কখনোই দেখা যাবে না। সেই রকম যা কিছু নাম রূপ আকার আমরা দেখতে পাচ্ছি সেই জগৎ ভ্রান্তির উপাদান, ওই পরমাত্মাইকেই দেখছি, তাকেই দেখছি, কারণ কি তিনি ছাড়া ওগুলো কখনো দেখাই যাবে না। তাই তিনিই সত্য, আর তার উপরে আকার নাম রূপ যা কিছু দেখা যায় সেগুলোর পরিবর্তন হতে থাকে, তাই সেগুলো মিথ্যা। বললাম কালকে যে এটা অভ্যাস লিঙ্গ, মানে একই জিনিসকে বার বার বার বার দৃঢ় করে আমাদের মধ্যে বসাবার জন্য ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে তিনি বারবার একই কথা বলছেন। এর জন্য এখানে বিশেষ কিছু আর নতুন করে ব্যাখ্যার কিছু নেই। ঘট নাম না যথা পৃথিবী, পট নাম না হিতন্তব, জগৎ নাম না চিদাভাতি, জ্ঞেয়ম তত তদ ভাব তত তদ ভাবত। ঘট নাম না যথা পৃথিবী, পট নাম না হিতন্তব, জগৎ নাম না চিদাভাতি, জ্ঞেয়ম তত তদ অভাবত। ঘট নাম না যথা পৃথিবী, পট নাম না হিতন্তব, জগৎ নাম না চিদাভাতি, জ্ঞেয়ম তত তদ অভাবত। যখন আমরা ঘট দেখছি তখন এই পৃথিবী মানে মাটিকেই দেখছি, যখন আমরা কোনো কাপড় দেখছি বা জামা দেখছি তখন আমরা তন্তুকেই দেখছি, মানে যে সময় যেমন আর কি পৃথিবীকেই আমরা ঘট নামে বলি, সেরকম তন্তুকেই আমরা পট নামে বলি, মানে ঝাঁকাকেই আমরা জামা কাপড় নামে বলি। সেই রকম এই চৈতন্যকেই আমরা জগৎ নামে বলছি, চৈতন্যই জগৎ রূপে প্রকাশিত হয়। জগৎ নামনা চিদাভাতি, ওই চৈতন্যই জগৎ রূপে প্রকাশিত হচ্ছে। কারণ কি সেই সেই আর যখন বিচার দ্বারা সেই সেই বস্তুর অভাবকে আমি নির্ণয় করতে পারবো তখন একমাত্র চৈতন্যই দেখা যাবে, সেই আত্মতত্ত্বই জানতে পারা যাবে। সেই জন্য বলছেন যেমন তুমি এখন যেমন ঘটকে দেখছি, কিন্তু তার মধ্যে দুটো বস্তু দেখা যায়, মাটিকেও আর ঘটকেও। সেই জন্য এখান থেকে নির্ণয় করা সহজ। কিন্তু এখানে নাম রূপকে দেখা যাচ্ছে, অথচ নাম রূপের অধিষ্ঠানকে, মূল অধিষ্ঠানকে দেখা যাচ্ছে না। সেই জন্য এখানে নির্ণয় করা একটুখানি কষ্ট। এখানে একটু বিচার শৈলীটাকে খুলতে হয়, বিচারটাকে বাড়াতে হয়। তাহলে ধীরে ধীরে কি হবে, যে উপরে যে নাম রূপে যে প্রেশার, একটা নাম রূপে একটা কাভারিং, এটা একটা মোটা, সেটাকে হাঁটানো, জন্মান্তরে অনেক সংস্কার বসে আছে ওর মধ্যে, সেটাকে হাঁটানো সরানো একটু কঠিন। কিন্তু বারবার বিচার করতে করতে, বারবার বিচার করতে করতে, জগৎশাস্ত্রে, সমস্ত শাস্ত্রে গুরু বলেছেন ঈশ্বরই হচ্ছে জগতের উপাদান কারণ। কখনো কোনো কার্য তার উপাদান কারণকে ছেড়ে থাকতেই পারবে না। যেমন মৃত্তিকাকে ছেড়ে ঘড়া কখনো থাকতেই পারবে না, সুতোকে ছেড়ে কাপড় কখনো থাকতেই পারবে না। সেরকম অশুদ্ধ চেতন জগতের অধিষ্ঠান ব্রহ্মকে ছেড়ে জগতের কোনো নাম রূপ কখনো থাকতেই পারবে না। তো আমরা তো নাম রূপকেই দেখি, বলতে বিচার পূর্বক যখন তুমি ঠিক করে দেখবে, তখন দেখবে যে ঘড়া নাম রূপ চলে গেছে, কেবল মৃত্তিকাই দেখছো। তখন তুমি ঠিক, কারণ যদি ঘড়া থেকে মৃত্তিকা কোনো ভিন্ন বস্তু হতো, তাহলে আমি বলতাম যে ঠিক আছে তুমি তোমার ঘড়া নিয়ে যাও, মাটি আমার কাছে থাক। কিন্তু কখনো হয় না, তুমি তোমার মাটি নিয়ে যাও, ঘড়া আমি নিয়ে যাচ্ছি, এটা কখনো হতে পারবে না। কারণ ওই ঘড়া কখনো মাটি ছাড়া থাকতেই পারবে না। সেই রকমই এই জগৎও কখনো চৈতন্য ছাড়া থাকতে পারবে না, চৈতন্যই জগত রূপে আভাসে প্রকাশিত হয়। তাই ওই নাম রূপকে জগৎ থেকে কখনো, ওই চৈতন্য থেকে কখনো আলাদা করা যাবে না, কিন্তু নাম রূপের ছাড়া ওই চৈতন্যের কোন মানে ওই চৈতন্যের ওই নাম রূপের সাথে কোনো সম্বন্ধ নেই, তিনি সর্বথাই অসঙ্গ। দৃষ্টান্ত দ্রষ্টান্তের এইটুকু ভিন্নতাকে বুঝতে হবে আর কি। জগৎ নাম না চিদাভাতি, জগৎ নামে ওই চৈতন্যই প্রকাশিত হয়। ওই এইটা কখন জানতে পারবো, ওটাকে তত্ত্বাৎ অভাবত, এই নাম রূপের প্রতি আসক্তি যখন আমাদের মন থেকে চলে যাবে, তখন আমি অধিষ্ঠানকেই দেখব। নাম রূপের আসক্তি আমাদের অধিষ্ঠানকে দেখতে দেয় না। যদি আমার মন থেকে সেই নাম রূপের আসক্তিটা চলে যায়, তাহলে আমি অধিষ্ঠান তত্ত্বকে স্পষ্ট রূপে দেখতে পারবো। চৈতন্য অধিষ্ঠানে জগৎ সত্তার মধ্যে দিয়ে অস্তিত্ব অভিব্যক্ত হচ্ছে। এই যে এতগুলো দৃষ্টান্ত দিয়ে এখানে বললো না, যে মানে 60, 61, 62, 63, 64, মানে এটা দিয়ে বোঝাতে করে অভ্যাস লিঙ্গ, যে বারবার বিচার করতে করতে, বিচার করতে করতে। শ্রুতি বলছে পারমার্থিক সত্যত্ব নেই, ব্যবহারিক অথবা প্রাতিভাসিক সত্যত্ব আছে, এটা এখানে বলার উদ্দেশ্য। এরপরে বলছে এইভাবে, সর্বাপি ব্যবহারস্তু ব্রহ্মণা ক্রিয়তে জনে অজ্ঞানাত না বিজানন্তি মৃদি বহি ঘটাদিকম সর্বোপি ব্যবহারস্তু ব্রহ্মণা ক্রিয়তে জনে অজ্ঞানাত না বিজানন্তি মৃদি বহি ঘটাদিকম সর্বোপি ব্যবহারস্তু। খুব ভালো করে দেখো, যা কিছু আমরা ব্যবহার করি, সর্বোপি ব্যবহারস্তু ব্রহ্মণা ক্রিয়তে জনে অজ্ঞানাত্মা বিজানন্তি মৃদে বহি ঘটাদিকম। এই যে ব্রহ্মার্পণম ব্রহ্মাভি, খাওয়া দাওয়া সময় অর্পণ করি, যা কিছু আমরা ব্যবহার করি, সব কিছু ব্যবহার ব্রহ্ম থাকার জন্যই হতে পারে, ব্রহ্মের থাক অস্তিত্বর জন্যই ব্যবহার হয়, ব্রহ্ম না থাকলে ব্যবহার হতে পারতো না। সর্বাপি ব্যবহারস্তু ব্রহ্মণা ক্রিয়তে, যে কোনো ব্যক্তির দ্বারা যে কোনো ব্যবহার, ওখানে তো একটা দৃষ্টান্ত দিয়েছে খালি খাওয়ার সময় ব্রহ্মার্পণম ব্রহ্মই ভাবতে, যে কোনো লোকের দ্বারা, যে কোনো লোকের দ্বারা যে কোনো রকমের ব্যবহার, শুধুমাত্র ভগবান থাকার জন্য, ঈশ্বর বা চেতন তত্ত্ব থাকার জন্যই হতে পারে, তিনি না থাকলে বস্তুর অস্তিত্বই থাকতো না। কিন্তু আমাদের ওই বস্তুর প্রতি, নাম রূপের প্রতি মানে আসক্তি থাকার জন্য, এটা হচ্ছে অজ্ঞান। নাম রূপের নবিজানন্তি, আমরা ঈশ্বরের অস্তিত্ব কখনো থাকা সত্ত্বেও বুঝতে পারি না, ঈশ্বরের অস্তিত্বকে থাকা সত্ত্বেও বুঝতে পারি, অজ্ঞানাত নবিজানন্তি, ভগবান এমন কোনো জায়গা নেই যেখানে নেই। বেদান্তের একটা সুন্দর, যে তোমাকে ভগবত প্রাপ্তি করার জন্য কোথাও যেতে হবে না, কেবল মনকে জগৎ থেকে উঠে ভগবানে লাগাতে হবে, ব্যাস। এই জন্য বলছেন মৃত এই বহি ঘটাদিকম, যেমন মৃত্তিকাই অনেক নাম রূপে আকার রূপে দেখা যায়, কিন্তু বাস্তবে ওই আকারগুলোর মধ্যে কোনো সত্যতা নেই, ওগুলো কিছু অল্প কিছু ব্যবহারের জন্য। মৃত্তিকা ইত্যেব সত্য, বাস মূল কারণই একমাত্র সত্য। সেরকম জগতে যা কিছু ব্যবহার করছি, যা কিছু ব্যবহার করছি, সেই সমস্ত ব্যবহারের মধ্যে এক শুদ্ধ ব্যাপক চেতনই বিদ্যমান হয়। ওই যা কিছু বস্তু দেখছি সবগুলি ছোট ছোট পরিচ্ছিন্ন রূপে দেখা যায়, কিন্তু সব পরিচ্ছিন্নতা অপরিচ্ছিন্নতার মধ্যে এক শুদ্ধ চেতন তত্ত্বই ব্যাপ্ত হয়ে রয়েছে। তো এক চেতন তত্ত্বে সবার মধ্যে অনুস্যূত হয়ে রয়েছে। ধীরে ধীরে ধীরে ধীরে এই চেতন তত্ত্ব বা এই ব্যবহারিক জগতের নাম রূপের সত্যতাকে যদি আমরা মন থেকে আস্তে আস্তে বিচার করে সরাতে পারি, তা সর্বদা সবসময় চোখের সামনে ওই ব্যাপক অসঙ্গ শুদ্ধ চেতন যেন তোমার মনের মধ্যে সবদিনে সর্বদা শব্দ সর্বদাই আছেন, বিষয় রূপে আসবে না কিন্তু অনুভবের মধ্যে কিন্তু আসবে। হ্যাঁ, এটাই হচ্ছে পারমার্থিক সত্য। এই জন্য বলছেন এই অজ্ঞান মানে এই নাম রূপের প্রতি আসক্তি, মানে যেখানে যেটা আছে সেটাকে প্রথমে বলে এসছেন যে অজ্ঞান কি জিনিস, এই জড় আর চিৎকে মিলিয়ে দেওয়া, এটা হচ্ছে অজ্ঞান। শুদ্ধ চেতনের সঙ্গে কখনো জড় নাম রূপের কখনো মিল হতে পারে না, কিন্তু এই মিলিয়ে দেওয়াটাই হচ্ছে অজ্ঞান। এই অজ্ঞানের কারণে আমরা ওই শুদ্ধ চেতনকে বুঝতে পারি না। যেমন ঘট পট এসবের প্রতি আমাদের আসক্তি থাকার জন্য আমরা মৃত্তিকার প্রতি অতটা ধ্যান দেই না। এটাই হচ্ছে আমাদের জগৎ ভ্রান্তি বা ব্যবহারের প্রতি আসক্তি আমাদের ভগবানকে বুঝতে দেয় না। এই জগৎ ভ্রান্তির প্রতি যদি আমাদের সত্যত্ব বুদ্ধি চলে যায় এবং ব্যবহারের থেকে যদি নিষ্ঠা ধীরে ধীরে কমাতে পারি, তাহলে ঈশ্বরের অস্তিত্ব স্পষ্টভাবে ফুটে উঠবে। ঈশ্বরের অস্তিত্বকে বোঝাবার জন্যই সংসারের সমস্ত ব্যবহারের অধ্যারোপ করা হয়েছে। কিন্তু ভগবানের এমন অদ্ভুত মায়া যে মায়া ওই অধ্যারোপিত বস্তুর মধ্যেই মন আটকে থেকে গেছে, অধ্যারোপিত বস্তুর পেছনে ভগবত তত্ত্ব আছে তাকে আমরা জানতে পারি না। জন্য ভগবান বলছেন যে অনিত্যম অসুখম লোকম, সৃষ্টি ভগবান বানিয়েছেন তিনি নিজের মুখে বলছেন জগৎ অনিত্য, এ কাউকে সুখ দেবে না কোনোদিন, কিন্তু তবুও আমরা এই জাগতিক বস্তুর থেকে সুখ পেতে ইচ্ছা করি। তাহলে তুমি বানালে কেন জগৎকে? বলে এই জন্য বানালাম ইমাম প্রাপ্য ভজস্যমাম, আমি ভেবেছিলাম যে কারণ কি কোনো শুদ্ধ চেতনকে বোঝাতে হলে এনার্জি কোনো একটা উপকরণ চাই, তাই সে উপকরণের মাধ্যমে আমি আমাকে বোঝাবো, কিন্তু লোকের মন উপকরণের মধ্যেই ফেসে গেছে, ভগবানকে আর বুঝতে পারে না। অনেক ভগবানের কৃপা হলে, অনেক জন্মের মন শুদ্ধ হলে তখন এই উপকরণের মধ্যে থেকে ভগবানকে আলাদা করে অনুভব করতে পারে। ঠিক আছে, আজকে এখানেই রাখছি, আবার কালকে দেখবো। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। শ্রুতিস্মৃতি পুরাণানামালয় নমামি ভগবৎপাদম শঙ্করম লোকশঙ্করম। ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, নমো নমো স্বামীজি।